بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম আইন সিনকাফ আইন سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم এই ভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই তিনি সমুন্নত মহান تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশ মণ্ডলী ঊর্ধ্ব দেশ হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাহাদের প্রতিপালকের সুপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্ত্যবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়ে রাখো আল্লাহ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ اللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন তুমি তাহাদের কর্ম বিধায়ক নও وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এইভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকে জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে যাহাতে কোনো সন্দেহ নাই সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করিতে পারিতেন বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা উহাদের কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারীও নাই আমি ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনিই মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন

ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور. এই সুসংবাদেই আল্লাহ দেন তাহার বান্দাদেরকে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে। বল, আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়র সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور. وراكي بولي جي شاء الله شمبر کے مدتا ادبابون کریا چه যদি তাহাই হইত তবে আল্লাহ ইচ্ছা করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছিয়া দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত। তিনি তাহার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা করো তিনি তাহা জানেন। وَيَسْتَجِيبُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَالْكَافِرُونَ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ. তিনি মুমিন ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন। কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. الله তাহার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত, কিন্তু তিনি তাহার ইচ্ছামত পরিমাণেই নাজিল করিয়া থাকেন। তিনি তাহার বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন। উহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন। তিনি তো অভিভাবক প্রশংসার্হ। وهو على جمعهم إذا يشاء قدير. তাহার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়াইয়া দিয়াছেন সেইগুলি তিনি যখন ইচ্ছা তখনই উহাদেরকে সমবেত করিতে সক্ষম। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير. তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নাই সাহায্যকারীও নাই। ومن آياته الجوار في البحر كالأعلام. তাহার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্রে চলমান নৌযান সমূহ। ইয়াশা ইউসকিনি রিহা ফায়াযলালনা রাওয়াকিদা আলা যহরিহি إن في ذلك لآيات لكل صبار شكور তিনি ইচ্ছা করিলে বায়ুকে স্তব্ধ করিয়া দিতে পারেন ফলে নৌযান সমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্র পৃষ্ঠে নিশ্চয়ই ইহাতে নিদর্শন রইয়াছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير অথবা তিনি তাহাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করিয়া দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص আর আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোনো নিষ্কৃতি নাই وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون বস্তুতো তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লাহর নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যাহারা ঈমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون جهارا গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয় والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون جهارا تهدر پتی پالو کی راہوانے شڑا دائے صلاة قائم کرے نجی در مدھے پرامشتر مدھو میں نجی در کرمو شمپادن کرے ایبن تهدر کی آمی جیر زیگ دیا چھی تاہ ہوئی تے بے کرے والذين إذا أصابهم البغي هم ينتصرون এবং যারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে না إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم কেবল তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হইবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করিয়া বেড়ায় উহাদের জন্য মর্মন্তুদ শাস্তি ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করিয়া দেয় উহা তো হইবে দৃঢ় সংকল্পেরই কাজ ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل الله যাহাকে পথভ্রষ্ট করেন তৎপর তাহার জন্য কোনো অভিভাবক নাই জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তুমি উহাদেরকে বলিতে শুনিবে প্রত্যাবর্তনের কোন উপায় আছে কি وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم তুমি উহাদেরকে দেখিতে পাইবে যে উহাদেরকে জাহান্নামের সম্মুখে উপস্থিত করা হইতেছে তাহারা অপমানে অবনত অবস্থায় অর্ধ নিমিলিত নেত্রে তাকাইতেছে মুমিনরা কিয়ামতের দিন বলিবে ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করিয়াছে জানিয়া রাখো জালিমরা অবশ্যই ভোগ করিবে স্থায়ী শাস্তি وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل الله ব্যতীত উহাদেরকে সাহায্য করিবার জন্য উহাদের কোনো অভিভাবক থাকিবে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নাই ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজা ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যা অপ্রতিরোধ্য যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের জন্য উহা নিরোধ করিবার কেহ থাকিবে না فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ وَإِنَّا إِذَا أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنسَانَ كَفُورٌ উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমাকে তো আমি ইহাদের রক্ষক করিয়া পাঠাই নাই তোমার কাজ তো কেবল বাণী পৌঁছাইয়া দেওয়া আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে ইহাতে উৎফুল্ল হয় এবং যখন উহাদের কৃতকর্মের জন্য উহাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হইয়া পড়ে অকৃতজ্ঞ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আকাশমণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহরই তিনি যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন তিনি যাহাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আউ ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলা أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم মানুষের এমন মর্যাদা নাই যে